ওই দেখো জান্নাত থেকে নেমে আসা সিরাতে মুস্তাকিম, ও পথে চলতে বলেছেন রাসূল, তাই ওরা চলছে। ওদের পরিচয়, ওরা আহলে হাদিস নওজোয়ান, ওরা কালবৈশাখীর তাণ্ডব নৃত্য, ওরা উড়িয়ে দেবে এদেশের পীর ফকিরের বেদাতি আস্তানা। মারহাবা মারহাবা মারহাবা মারহাবা, এগিয়ে চল বাংলাদেশি আহলে হাদিস যুবক দল, শাহাদতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা, ভয় কি রে তুই বীর মুজাহিদ লাশারে তোর পরিচয়, বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়, বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। মারহাবা মারহাবা মারহাবা মারহাবা, এগিয়ে চল বাংলাদেশি আহলে হাদিস যুবক দল, সাধু তেরি কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা, কালে মারই দিব দাওয়াত আল্লাহ ছাড়া ইলা নাই, কে আসো ভাই হো আগুয়ান একতরে পাবারাই, কে আসো ভাই হো আগুয়ান একতরে পাবারাই, লক্ষ মুদের কাল্লা লক্ষ মুদের কাল্লা, বহু আল্লাহর পতন চাই, মুহাম্মদ রসুল মুদের আল্লাহ সারা ইলা নাই, মুহাম্মদ রসুল মুদের আল্লাহ সারা মাবুদ নাই। মারহাবা মারহাবা মারহাবা মারহাবা, এগিয়ে চল বাংলাদেশি আহলে হাদিস যুবক দল, শাহাদতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা, শিরকু বেদাত টুটবো মোরা হাঙ্গো তাদের যত শির, ভাঙবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর, ভাঙবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর, ঢেল পীর আর তেনা পীর, নাঙ্গা পীর আর অফিম পীর, ভণ্ডদের ওই আকারা গুলি ভেঙে দাও হে নতুন বীর, ভণ্ডদের ওই আকারা গুলি ভেঙে দাও হে নতুন বীর। মারহাবা মারহাবা মারহাবা মারহাবা, এগিয়ে চল বাংলাদেশি আহলে হাদিস যুবক দল, শাহাদতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা মারহাবা মারহাবা মারহাবা, ভয় কি রে তুই বীর মুজাহিদ লাশার তোর পরিচয়, বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়, বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা মারহাবা।